আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের নতুন কোর্স দ্বীনের দাওয়াত। দাওয়াত দেওয়া আপনারা জানেন ফরজ, এবং এটা হচ্ছে তিন নম্বর ফরজ। প্রথম নম্বর ফরজ এলেম অর্জন করা, দ্বিতীয় নম্বর ফরজ আমল করা, আর তৃতীয় নম্বরের দায়িত্ব বা ফরজ হল দাওয়াত দেওয়া, মানুষকে দাওয়াত দেওয়া। দাওয়াত মানে হচ্ছে আহ্বান, দাওয়াত মানে দোয়া, দোয়া মানে আহ্বান, ডাকা। কোন দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিনের দিকে ডাকা। এই ডাকাকে দাওয়াত বলা হয়। দাওয়াত যেমন হুজুরদের উপরে ফরজ, তেমনি পাবলিকের উপরও ফরজ। এ নয় কি শুধু হুজুররাই বলবে, নামাজ পড়তে আদেশ শুধু হুজুররাই করবে, যেহেতু ওরা মসজিদের খুতবা দেয়, ওরা জলসা জুলুস করে ইত্যাদি, তা না। বরং দিনের দাওয়াত প্রত্যেকের জন্য ফরজ, যার যতটা ক্ষমতা আছে, যার যতটা সাধ্য আছে, তার জন্য সেই রকম দাওয়াত দেওয়া ফরজ। প্রত্যেকেই দায়। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈ, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল। আর প্রত্যেকের দায়িত্বশীলতা সম্পর্কে কে আমাদের জিজ্ঞাসা করা হবে? এমনকি মহিলাকেও ছাড়া হবে না, এমনকি বাড়ির ভৃত্য চাকরকেও ছাড়া হবে না, দাস দাসীকেও ছাড়া হবে না, তাদেরকেও জিজ্ঞাসা করা, তাদের একটা দায়িত্ব আছে। প্রত্যেকের দায়িত্বশীলতা সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসা করা হবে। সুতরাং সাধ্য অনুযায়ী প্রত্যেকের উপরে দাওয়াত ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যদি একটা আয়াত হয় তবু সেটা কি করো, তাবলীগ করো, পৌঁছে দাও। তুমি যখন জানলে, মানলে, আমল করলে, তখন অপরের কাছে পৌঁছে দাও। তবে হ্যাঁ, শুরু কোথেকে হবে? নিজে শুরু হবে। দাওয়াত কি দিয়ে শুরু করবেন আর কোথা থেকে শুরু করবেন, দুটো প্রশ্ন। কি দিয়ে শুরু করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজে মুয়াজ ইবনে জাবাল কে এমন পাঠালেন, তখন কি বললেন? প্রথম দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ। যদি মেনে নেয় তাহলে তুমি জানিয়ে দাও যে পাঁচ ওয়াক্তের নামাজ তাদের জন্য ফরজ। যদি এটা মেনে নেয় তাহলে জানিয়ে দাও যে তাদের উপরে জাকাত ফরজ, ইত্যাদি। শুরু হলো কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না লোকে, সেখানে কোনো দাওয়াত নেই, সেখানে নামাজের দাওয়াত কোনো কাজে লাগবে না, রোজার দাওয়াত কোনো কাজে লাগবে না, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ আসল জিনিসটাই নেই। আমলের ভিত্তি কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এটা মানবো না, বাকি নামাজ পড়বো, এসো নামাজের ফজিলত বলো, দরুদের ফজিলত বলো, বিসমিল্লাহ শরীফের ফজিলত বলো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না, ওটা থাক, ওটা ঠিক আছে, আমরা বুঝি ওটা। কবরে যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, কবরকে সিজদা করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে সিজদা করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, কবরে চাদর চড়াচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা জানি, মানে তো তোমরা বোঝো না, না ওর ঠিক আছে, অন্য কথা বল। কিন্তু আমরা বলি যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ নেই সেখানে কিছু নেই, যেখানে মৌলি নেই সেখানে কাণ্ড কি? কোনো কাণ্ড নেই। তাহলে শুরু করবেন কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু করবেন কোথা দিয়ে? নিজে আপনি শিখেছেন, কাকে প্রথমে শেখাবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তারপর কি? ওয়া আহলিকুম নারা। খালাস, তোমার পর পরবর্তী, তোমার সব থেকে নিকটবর্তী কে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি সর্বপ্রথম ঈমান কে এনেছিলেন? মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আহা, যিনি এত ভালোবাসতেন স্বামীকে, সেই অবস্থায় তার দিনের সহযোগিতায়, তাবলীগের সহযোগিতায়, ইসলাম প্রচারের সহযোগিতায় সেই ধনী মহিলা প্রথম ঈমান এনেছিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নিচের প্রথম লোক, প্রথম মুসলিম। সুতরাং প্রথম আপনি দাওয়াত দেবেন কাকে? নিজের ঘর থেকে শুরু করুন, নিজের স্ত্রী দিয়ে শুরু করুন, নিজের ছেলে মেয়ে দিয়ে শুরু করুন, নিজের বাপ মা দিয়ে শুরু করুন, নিজের বংশের লোক দিয়ে শুরু করুন, নিজের গ্রামের লোক দিয়ে শুরু করুন। বলো হুজুর যদি তারা কেউ না মানে সেটা আলাদা কথা, যদি ঘরের লোক না মানে তার মানে কি পরকে দাওয়াত দেওয়া হবে না? ইব্রাহিমের আব্বা যদি ইসলাম গ্রহণ না করে তো ইব্রাহিম কি আর কাউকে দাওয়াত দেবেন না? মোহাম্মদের চাচা যদি ইসলাম গ্রহণ না করে তাহলে কি মোহাম্মদ ওরা কাউকে দাওয়াত দেবেন না? নূহ আলাইহিস সালামের ছেলে যদি ইসলাম গ্রহণ না করে, ইমান না আনে তাহলে কি অন্যকে দাওয়াত দেবেন না? লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী যদি মনের মতো নিজের দাওয়াতে সহযোগিতা না করে, ঠিক মতো ইসলাম না আনে তাহলে কি অন্যকে দাওয়াত দেবেন না? না পার নয়, কিন্তু শুরু করতে হবে থেকে, ঘর থেকে, ঘর থেকে শুরু করো। লোকে বলে আগে ঘর সামাল তারপর পর, আগে গিয়ে সামাল ঘর তারপরে তুই পরকে ধর, ঠিক কথাই। কিন্তু ভাইজান যদি ঘরের লোক না মানে তো কি করা যায়? ঘরের লোক আমাকে বের করে দিয়েছে, ঘরের লোক আমার কথা শুনে না, তোমরা তো শোনো, কোন সমস্যা আছে না? কিন্তু তবে হ্যাঁ, একটা কথা হলো কি, শুরু করতে হলে শুরু করতে হবে কোথায়। আর তুমি ঘরকে বলো না, তুমি পরের বিবিকে পর্দার জন্য ওয়াজ নসিহত করছো, নিজের বিবি বেপর্দা, নিজের বিবিকে পর্দার জন্য বলতে পারো। হ্যাঁ, বলার পর যদি না মানে তাহলে তোমার দায়িত্ব শেষ। শুরু করতে হবে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করতে হবে। কোথা থেকে? ঘর থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে যখন দাওয়াতের আদেশ আসে তখন কিসের দাওয়াত আসে? ওয়ানযির আশিরাতাকাল আকরামিন, তোমার নিকট আত্মীয়দেরকে ভয় প্রদর্শন করো, সতর্ক করো দাওয়াতের কাজ। তারপরে ওই যে ডেকেছিলেন সাফা পাহাড়ের উপরে চেপে, হ্যাঁ, চড়ে ডাকলেন, ডেকে বললেন এই কুরাইশের দল, হে কুরাইশের দল, হে আমার বংশধর, তোমরা শোনো, আমি যদি বলি আমার এই পাহাড়ের পশ্চাতে, কারণ পাহাড়ের উপরে আমি আছি তোমার নিচে আছো, এই পাহাড়ের পশ্চাতে কি আছে তোমরা কি জানো না? জানে না। আমি যদি বলি তোমাদের শত্রু দল তোমাদেরকে আক্রমণ করতে, মক্কা আক্রমণ করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? লোকেরা কি বলেছিল একবার কে? অবশ্যই বিশ্বাস করবো। কামা জাররাবনা আলাইকাল কাযিবা, তা তো তোমাকে মিথ্যা বলতে আমরা কোনোদিন দেখিনি। আমাদের অভিজ্ঞতায় তুমি মিথ্যা বলেছো জানি না, বিশ্বাস করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ভয় দেখাচ্ছি, আল্লাহর আযাব তোমাদের উপর আসছে। লালি হাযা জামাতানা তাব্বাক লাগাইয়া মুহাম্মদ, হে জনি আবু লাহাব বলে দিল, মুখে যা এলো বলে দিল, ধ্বংস কামনা করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়ে গেল। সূরা তাব্বাত ইয়াদা নাযিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আরে ধ্বংস তুই হ, মুহাম্মদ ধ্বংস হবে কেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই নিজের আত্মীয় স্বজনকে ডেকে মা ফাতিমা, তুমি দুনিয়ায় যা চাইবার চেয়ে নাও, কাল কিয়ামতের দিনে আমি কোনো উপকার করতে পারবো না। ফুকুস সাফিয়া, দুনিয়ার বুকে যা চাইবার চেয়ে নাও, আমি কিয়ামতে কোনো উপকার করতে পারবো না। হে চাচা আব্বাস, দুনিয়ার বুকে যা চাইবার চেয়ে নেন, কিয়ামতের দিনে আমি আপনার কোনো উপকারে আসবো না। হে কুরাইশ দল, হে আমার বংশের দল, হে আমার বংশের লোক, দুনিয়ায় ধন সম্পদ যা চাইবার চেয়ে নাও, কাল কিয়ামতে আমি কোনো উপকার করতে পারবো না। নিজে নিজে সব নিজের আত্মীয় স্বজনকে ভয় দেখিয়েছে। কিন্তু এখানে উদ্দেশ্য হলো কি, যে সেই সব লোকেরা যারা দাওয়াতের কাজ করে, তবলিগের কাজ করে, নিজের ঘর ফাঁকা, আর ওই দূর গ্রামে গিয়ে, দূর জায়গায় গিয়ে সেখানে বড়, হ্যাঁ, নিজের বইয়ের মাথায় কাপড় নেই, নিজের বইয়ের মাথায় ওড়না নেই, আর তার মাথায় টুপি, সে তবলিগ করে বেড়াচ্ছে, সে প্রচার করে বেড়াচ্ছে, সে দাওয়াতের কাজ করে বেড়াচ্ছে, যদি বলে থাকে তো ভালো কথা। ঘরকে আগে সামালতে হবে, তবে পরের কথা শুনবে। এই হল দাওয়াতের নিয়ম। বেশ, এখন আমরা বলি, এখন আমরা শুনি যে দাওয়াত কাকে বলে। দাওয়াত আসলে দায়ী কাকে বলে? দাওয়াতের অর্থ তো বুঝলেন, দাওয়াত মানে কি করা? আহ্বান করা। এটি কাছাকাছি শব্দ তাবলীগ, এই বলে দাওয়াত ও তাবলীগ। তাবলীগ মানে কি? পৌঁছানো, পৌঁছে দেওয়া। কি পৌঁছে দেওয়া? আল্লাহর দিন, দিনের কথা, আল্লাহর রাসূলের কথা পৌঁছে দেওয়া। আর দায়ী কাকে বলে? যে দাওয়াত দেয়, পৌঁছে দেয়, যে দাওয়াত দেয়। আর মুবাল্লিগ মানে যে পৌঁছে দেয়, যে দায়ী হলো সে যে দাওয়াত দেয়, যে কল্যাণের পথে, ইসলামের পথে মানুষকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। দাওয়াতের প্রতি মানুষের প্রয়োজন, মানুষের প্রয়োজন আছে না দাওয়াতের? আমাদের দেশে বাংলা কথাই বলে যে অবশ্য খারাপ শুধু মেয়েদের জন্যই বলে, মেয়েদের নাক না থাকলে গু খেত, যদি মানুষের নাক না থাকত, মানুষের নাক না থাকলে পায়খানা খেতে পায় না, নাক কি জন্য দেওয়া হয়েছে যাতে করে দুর্গন্ধ সুগন্ধ পার্থক্য করতে পারে। যদি ভালো মানুষ কোন মানুষ যদি এরকম না থাকত যে ইসলামের দিকে দাওয়াত দিত, ভালোর দিকে দাওয়াত দিত, ভালো কি থাকত? আস্তে আস্তে আস্তে আস্তে ভালো মিটে যেত, লয় হয়ে যেত, ক্ষয় হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। এই জন্য একটা মানুষের দরকার বা কিছু সংখ্যক মানুষের দরকার, খায়রু উম্মা উখরিজাত লিন্নাস, এমন এক মানুষের দরকার, এমন একটা জামাতের দরকার, এমন একটা দলের দরকার যে সমস্ত মানুষই হবে তা না, কিছু মানুষ থাকা দরকার যে মানুষ কি করবে, মানুষকে আহ্বান করবে ভালোর দিকে, কল্যাণের দিকে, খায়রের দিকে। যদি না থাকত তাহলে পরে সমস্ত মানুষ কি হয়ে যেত? এক হুজুর ট্রেনে সফর করছিলেন, সামনে গল্প হচ্ছিলেন, মৌলবিদায় সব মাটি করল, হুজুরাই সব মাটি করে দিল, কথা ঠিক না ভুল? ঠিক এবং ভুল, ঠিক এবং ভুল। মৌলবীরাই মাটি করল, তার মানে মৌলবীরা মুখে বলে কিন্তু আমল করে না, মাটি সত্যি মাটি। নিজে যা বলো তা করো না, আল্লাহর কাছে খুব প্রধান বিষয়, সত্যি মাটি করে দিল, তারা বলছে করছে মাটি। কিন্তু এই কথাও উনি বলছেন যে আমি যখন কথাটা শুনলাম তখন আমি তাকে বললাম, ভাই আপনার পাশে বসে আছে মেয়েটা বেশ সুন্দরী, কে আপনার? তো বলছে আপনার বোন। আপনি বিয়ে শাদী করেছেন? বলছেন না। তো বলছে আপনি বোনটাকে বিয়ে করেন না কেন? বলছে কি আজেবাজে কথা বলছেন আপনি? কেন একটু আজেবাজে কথা আপনিই বলছিলেন, বোনকে আপনি বিয়ে করেন নাকি? বোনকে বিয়ে করতে হয় না আপনাকে, কে শিখালো? কে শিখেছে? কেন বোনকে বিয়ে করেন না, কে শিখেছে? নিশ্চয়ই কোন হুজুর আপনার, আপনি যাই হোক গাইডের যদি কোন হুজুরের কাছ থেকে শুনে নাও শিখেছেন, তাহলে কোন মানুষের কাছ থেকে শুনেছেন? আর সেই মানুষ কোন হুজুরের কাছ থেকে শুনেছে যে বোনকে বিয়ে করা যায় না, হুজুরা মাটি করে দিল সব না, হুজুরা মাটি করেছে, যারা করেছে কিছু হুজুর আছে, কিন্তু হুজুরা শোনা করে, হুজুর না থাকলে সব মাটি হয়ে যেত। কিছু হুজুর আছে মাটি করছে ঠিকই, কিন্তু হুজুর না থাকলে সব মাটি হয়ে যেত, তোমরা খাঁটি হতেই পারতে না, সোনা খাঁটি সোনার করছে এরাই। সুতরাং মানুষের প্রতি দাওয়াতের দরকার আছে, একদল মানুষের দরকার আছে যারা মানুষের ইসলাহ করবে, সংশোধন করবে, জং পড়ে গেলে সে জংটাকে ক্লিন করবে, সাফ করবে, ময়লা হয়ে গেলে সে আবর্জনাকে দূর করবে। সাবানের দরকার আছে দেহের জন্য, তাই না? ওই যে কথায় আছে যে দেশের মানুষে কাপড় পরে না সে দেশে ধোপার দরকার আছে, ধোপা জানেন তো? হ্যাঁ, লন্ড্রি। যে দেশের মানুষ, যে শহরের মানুষ কাপড় পরে না সেই শহরে লন্ড্রি চলবে না? কারণ লন্ড্রির কাজ কি? কাপড় পরিষ্কার করা। দেশের লোক তো কাপড় পরে ল্যাংটা হয়ে থাকে, লন্ড্রির দরকার নেই। সুতরাং প্রয়োজন পড়বে, যেখানে ময়লা হয় সেখানে ধোপির দরকার আছে, সাবানের দরকার আছে, হুজুরের দরকার আছে, দাওয়াতের দরকার আছে। সেই কথাটাই আপনাকে বলবে, মানুষের মধ্যে গোত্র বর্ণ সমশক্তি বৈশিষ্ট্য ইত্যাদি পার্থক্য হওয়া সত্ত্বেও সকলের জন্য ইসলামের দাওয়াতের প্রয়োজনীয়তা অপরিসীম। সকলেই আল্লাহ সত্যিকার দিনের মোকাপেক্ষী, যেদিন মানব জীবনকে সাজিয়ে গুছিয়ে দেয়, চাই তার স্রষ্টার সাথে সম্পৃক্ত হোক অথবা সৃষ্টির সাথে সম্পৃক্ত। ইসলাম একটি জীবন পদ্ধতি, ইসলাম শুধু মসজিদে থাকার জিনিস না, শুধু টুপি দাড়িতে সীমাবদ্ধ না, শুধু নামাজ রোজাতে সীমাবদ্ধ না, ইসলাম একটা জীবন পদ্ধতি, সমস্ত রকমের নীতি ইসলামে আছে। আপনার স্ত্রীর বিছানা থেকে নিয়ে ওই রাজ সিংহাসন পর্যন্ত সমস্ত নীতি ইসলামে আছে। পায়খানা প্রসাব কিভাবে করবেন তাও ইসলামে আছে, আর রাজ্য কিভাবে চালাবেন তাও ইসলামে আছে। এইভাবেই এটাকে বোঝা, অনুশীলন করা প্রয়োজন, আর তার জন্য অনুশীলনকারী দরকার আছে যে ট্রেনিং দেবে, শয়তান নিজে থেকে নিতে পারে না। যে কথা আপনার নিজে বুঝতে পারবে, আল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন যে আমি রসুল কেন পাঠিয়েছি, রসুল কেন পাঠিয়েছেন। যদি রসুল না পাঠানো হতো মানুষ কি সঠিক পথ পেত? অসম্ভব। সুতরাং দায়িত্ব দরকার ছিল, দাওয়াতের দরকার ছিল। মূলত ইসলাম এমন এক আকীদা ও বিশ্বাসের নাম যা মানুষের জন্য বা তাদের জীবনের জন্য এবং বিশ্ব জগতের জন্য প্রকৃত দর্শন বা চিত্র বা চিন্তাকে উদ্ভাসিত করে। বিভিন্ন পদ্ধতি ও প্রক্রিয়ায় তাদেরকে আল্লাহর প্রতি আহ্বান করা এবং তাদের জান্নাতের সুসংবাদ ও জাহান্নামের ভীতি প্রদর্শন করা এবং নবীদেরকে প্রস্তুত করা হয়েছে, যোগ্যতা সম্পন্ন করা হয়েছে এবং বাছাই করা হয়েছে, যে কারণে তার মূল উদ্দেশ্য ছিল রিসালাতের গুরু দায়িত্ব বহন করবে। আর নায়েবে নবী হচ্ছে কারা? যারা সেই নবুয়তের রিসালাত বা রিসালাত রসুলের রিসালাত নবুয়তের নবুয়তের নায়েব যারা, যারা তা পালন করে কি করে মানুষকে ভালোর দিকে আহ্বান করে। মহান আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেক উম্মতের মাঝে রসুল পাঠিয়েছি। প্রত্যেক উম্মতের মাঝে রসুল আছে, এমন কোন জাতি নেই যেখানে রসুল যায়নি, এমন কোন জাতি নেই যেখানে রসুল নবী যায়নি। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা, কোন জাতিকে আমি আযাব দিই না যতক্ষণ না তাদের মাঝে রসুল পাঠিয়েছি। ঠিক তো, আমি না জানি, না জানলে পর আমাকে আযাব দেবে কেন, আমার কোন কি দোষ আছে? প্রত্যেক জাতির ভিতরে রসুল গিয়েছে। আমরা সারা বিশ্বে যে কোনো জাতি জানি, প্রত্যেক জাতির ভিতরে রসুল গিয়েছে। এবার সেখানে আমাদেরকে বিশ্বাস করতে হবে রসুল। কিন্তু যদি কোন নির্দিষ্ট নাম জানি তাহলে আমরা তাকে রসুল বলে বিশ্বাস করব কি না? যদি জানি যে তার নাম উল্লেখ আছে কোথায়, হাদিস অথবা কোরআনে, তাহলে আমরা মেনে নেব। আর যদি উল্লেখ না থাকে তাহলে আমরা যাচাই করে দেখব তার দাওয়া কিসের ছিল। যদি ছিল তাওহীদের দাওয়া তাহলে আমরা বলব নিশ্চয় তিনি কোন নবী ছিলেন, আল্লাহ প্রেরিত দূত ছিলেন। আর যদি দেখি যে না মূর্তি পূজার দিকে আহ্বান করেছে কিংবা নিজের পূজার দিকে আহ্বান করেছে, চোখ বন্ধ করে বলব যত বড়ই মহাপুরুষ হোক সে হচ্ছে মুশরিক, সে হচ্ছে ভণ্ড। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন লাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইস্তানিবু ত্বাগুত, প্রত্যেক জাতির ভিতরে রসুল পাঠিয়েছি। কি বলে, কি দায়িত্ব দিয়ে? তোমরা হায়াত আল্লাহর ইবাদত করো আর সমস্ত তাগুতকে বর্জন করো। তাগুত মানে কি? আল্লাহ ছাড়া যার পূজা করা হয়, আল্লাহ ছাড়া যার পূজা করা হয় এবং সে সেই পূজাতে খুশি বা সন্তুষ্ট। কেন এই শর্ত লাগানো হলো কেন? কারণ এমন অনেক লোকের পূজা করা হয় যে সে পূজাতে সন্তুষ্ট নয়। আব্দুল কাদের জিলানির পূজা করা হয় না, হয় না? আব্দুল কাদের জিলানি কি সন্তুষ্ট? ঈশার পূজা করা হয় না, হয় না? ঈশা কি সন্তুষ্ট? না। কিন্তু যারা সন্তুষ্ট চিত্তে সিজদা নিচ্ছে মানুষের কাছ থেকে, যারা সন্তুষ্ট চিত্তে নজর নিয়ার দিচ্ছে মানুষের কাছ থেকে, তারা হচ্ছে তাগুত। ঠিক আছে, বহু পাথরের পূজা করা হচ্ছে, পাথর কি জানে যে আমার পূজা হচ্ছে? না। শয়তান সব থেকে বড় তাগুত, শয়তান জানে আমার পূজা হচ্ছে আর সে বসে বসে পূজা নিচ্ছে। যেখানে গায়রুল্লার পূজা হয় সেখানেই শয়তান থাকে, শয়তান বসে বসে সেই পূজা নেয়। অথচ এই পূজার কথা কেয়ামতের দিনে জাহান্নামে গিয়ে অস্বীকার করবে। খবরদার, কে বলছে যে তোমরা আমার পূজা করেছো? তোমাদের তো দাওয়াত ইসলাম খালি, আর সেই দাওয়াতের সালাতে সিলেবাস। খবরদার, আমাকে রাখবে না, দোষারোপ করতে হয় নিজেদেরকে করো, আমার কোনো দোষ নেই, বা সাফাই ছেড়ে দেবে। তখনই হবে মানুষের পস্তানি, তখন মানুষ ভাববে হায় রে এর কথা ধোকা খেয়েছিলাম, কিন্তু আজকে কি বলছে। কিন্তু এখন মানুষ সেই কথা শুনলেও বলে না। মহান আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হে নবী, আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী স্বরূপ। সাক্ষী কে আমাদের দিন সাক্ষী দেবেন আল্লাহর নবী? তাদের কার বিরুদ্ধে? প্রত্যেক উম্মতে, প্রত্যেক মানুষের কাফেরদের বিরুদ্ধে সাক্ষী দেবেন। আর মুবাশশিরান, সুসংবাদ বাহী রূপে, সুসংবাদ দাতা রূপে আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন কি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান এনে নেক আমল করবে সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওয়া নাযীরা, আর ভয় প্রদর্শনকারী, ভীতি প্রদর্শনকারী কিংবা সতর্ককারী, কিসের থেকে? আল্লাহর আযাব থেকে এবং জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী রূপে তোমাকে পাঠিয়েছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আর আল্লাহর দিকে আহ্বানকারী রূপে, আল্লাহর দিকে দায়ী রূপে তোমাকে প্রেরণ করেছি। বেইলনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর অনুমতি ক্রমে তার পথে, তার দিকে আহ্বায়ক এবং উজ্জ্বল প্রদীপ হিসাবে, সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ রূপে আমি তোমাকে পাঠিয়েছি। উজ্জ্বল প্রদীপ মানে এই যে সামনে প্রদীপ জ্বলছে, উজ্জ্বল, তাই না? তাহলে কি আল্লাহ নবী নূর থেকে বেরিয়েছিলেন? আল্লাহ নবী কি নূর থেকে সৃষ্টি ছিলেন? তাহলে আল্লাহ আল্লাহ তাআলা এখানে উজ্জ্বল প্রদীপ বললেন কেন? এখানে একটা রূপক অর্থ, যে আল্লাহ তাআলা তাকে যে হিকমত, তাকে যে নবুয়ত দিয়েছিলেন সেটা হচ্ছে বাতির মতো। তিনি আসার ফলে পৃথিবীর পাপের অন্ধকার দূর হয়ে গিয়ে আলোকিত হয়েছিল পৃথিবী, তাই না? না হয় পাপে তো ডুবছিল সবই, এখনো ডুবত, তিনি না এলে পাপে ডুবত, তিনি না এলে ধরায় আন্ধারে ডুবিত সবই, তার না এলে যে তিনি সূর্যের মতো এলেন, আর সূর্য যেমনি উঠল সব অন্ধকার দূর, তা এই অন্ধকার না, পাপের অন্ধকার, অবাধ্যতার অন্ধকার, শিরকের অন্ধকার, কুফরির অন্ধকার, তার সেই নবুয়তের আলোতে দূর হয়েছিল। ওগুলো তো অন্য কথা, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। এটা হলো কি, যে আল্লাহর নবী নূর স্বরূপ ছিলেন, তিনি নূর থেকে সৃষ্টি ছিলেন না, কিন্তু ছিলেন নূর স্বরূপ, তার শিক্ষা, তার নবুয়ত, তার রিসালাত আলো স্বরূপ, জ্যোতি স্বরূপ, যে জ্যোতি দাঁড়াতে দুনিয়া থেকে পাপের এবং শিরকের এবং কুফরির অন্ধকার দূর করা হয়েছে। এবার আপনাদেরকে বলা হবে দাওয়াত দানের ফজিলত বা মর্যাদা। দাওয়াত বলতে আপনারা এখানে আমর বিল মারুফ আর নেহি আনিল মুনকার হল দাওয়াত, ভালো কাজের আদেশ করা দাওয়াত, আর মন্দ কাজের বাধা দেওয়া দাওয়াত, সবই সামিল। আমভাবে দাওয়াতের কি ফজিলত আছে, এখানে প্রথমে আপনাদেরকে বলেছি প্রত্যেকেই আমরা দায়ী, আমরা প্রত্যেকেই দায়ী। যারাই শিক্ষা গ্রহণ করতে আসছেন, আগেই আগে বলেছি যে এলেম শিক্ষা করা ফরজ, তারপরে আমল করা ফরজ, তারপরে দাওয়াত দেওয়া ফরজ। দাওয়াতের দায়িত্ব পালন সবারই ঘাড়ে আছে, সবাইকে পালন করতে হবে। সুতরাং সেই রকম প্রস্তুতি নিয়ে দায়ী যে কাজটা করবে, কোন সোর্সে কাজ করবে, কিসের উৎসাহ নিয়ে, কিসের অনুপ্রেরণা নিয়ে সে কাজটা করবে, তারই কিছু ফজিলত, কিছু মর্যাদা আপনাদের সামনে বলা হবে। আল্লাহর প্রতি আহ্বান করা সর্বশ্রেষ্ঠ পেশা। মানুষ যত রকমের কাজ করে, সব থেকে শ্রেষ্ঠ কাজ কি? আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। কেননা এ কাজ সমস্ত রাসূলগণের কাজ, তারা ছিলেন সর্বসম্মতিক্রমে সৃষ্টির সেরা, তারা নবীরা, অর্থাৎ তাদের কাজ নিশ্চয়ই সব থেকে সেরা। সৃষ্টি ও আল্লাহ সবচেয়ে বেশি নৈকট্য লাভকারী ছিলেন তারাই। এ কাজে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী ওলামায়ে কেরাম, যারা মানুষকে সত্যের প্রতি পথ দেখিয়েছেন এবং ভালো কাজের জন্য তাদেরকে উৎসাহিত করেছেন এবং তাদেরকে বের করে এনেছেন অন্ধকারের আস্তাকুট থেকে আলোর পথে, জ্ঞানের পথে এবং ইমানের পথে। মহান আল্লাহ বলেছেন তার সম্পর্কে যে এই কাজ, দাওয়াতের কাজ সব থেকে শ্রেষ্ঠ কাজ। সেই সম্পর্কে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। মানুষ বহু কথা বলে, বহু কিছু বলে, এর সব থেকে সুন্দর কথা, সব থেকে ভালো কথা আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কথা। যে কথা দিয়ে আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন সেটাই আপনি সব থেকে ভালো কথা। দুটো কথা বললেন মানুষকে, তাকে ভালো কাজের আদেশ দিলেন, মন্দ কাজে বাধা দিলেন, বাস এর থেকে ভালো কথা দুনিয়াতে আর কিছু নেই। সার্টিফিকেট কার? আল্লাহ। ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। আমিরা সালিহান, হ্যাঁ শুধু আহ্বান করলেই হবে না, আর যে শর্তগুলো আছে পালন করতে হবে। অবশ্য পরে বলা হবে যে দিনের দায়ী চরিত্র কি হওয়া উচিত, আমল করতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে কি বলবে? আমি মুসলমান। বুক ঠুকে বলবে আমি মুসলমান, গর্বের সাথে বলবে আমি মুসলমান, মাথা উঁচু করে বলবে আমি মুসলমান, নিজের মধ্যে সাহস রেখে বলবে আমি মুসলমান। এ নয় যে মুসলমান দিতে পরিচয়, মুসলমান বলে পরিচয় দিতে এমন এমন জায়গা আছে ভয় লাগে, তাই না? ভয় লাগে না, লাগে না, দাড়ি থাকতে ভয় লাগে। এমন এমনও জায়গা আছে যেখানে দাড়ি লুকাতে ইচ্ছা হয়, এমনও জায়গা আছে যেখানে নামটাও উচ্চারণ করতে ভয় লাগে, যেখানে মুসলমান বলে পরিচয় হলে ক্ষতি। যাদের সাইনবোর্ড আছে তাদের কথা আলাদা, যাদের সাইনবোর্ড নেই তারা নিজেকে লুকিয়ে রাখে যাতে করে মনে করে যে হ্যাঁ আমি ওদেরই যা। সুবহানাল্লাহ, একজন কে বলেছে যে আমি হিন্দু নই আমি মুসলমান নই, তো তার টিকাতে একজন লিখেছে তার মানে কুত্তাও নয় মুরগাও নয়, না হালাল প্রাণী না হারাম প্রাণী, হিন্দু নই মুসলমান, তা কি তো জাতটা একটা হতে হবে না? আমি নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, কোন ধর্মের আমি নই। অনেক সময়ে এই শ্রেণীর লোকেরা অমুসলিমদের সমাজে গিয়ে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে এবং তাদের লিবাসে পোশাকে আচারে আচরণে আচরণে কি হয়ে যায়, তাদের মতো হয়ে যায়, একদম একাকার হয়ে যায়, তাদের মতো চলতে চায়, অথচ নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে গর্ববোধ করে না। এরা ভালো লোক নয়, এরা ভালো লোক নয়। অনেক সময়ে অনেক জায়গাতে গিয়ে জলকে পানি বলতে কি হয়, দ্বিধা হয়, বড় ভাইকে দাদা বলতে হয়, বড় ভাই বলতে পারে লজ্জা লাগে, চাচাকে চাচা বলতে পারি না কেন, না এখানে কাকা বলতে হয়, নিজেকে ছোট বোধ করতে, নিজেকে ছোট মনে করতে হয়। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, খবরদার তোমরা নিজেদেরকে ছোট মনে করো না, তুচ্ছ মনে করো না, হ্যাঁ মনে করো না, মন মারা হয়েও না, তোমরাই পৃথিবীর সর্বোপরি। তবে শর্ত আছে, যদি তোমরা মোমেন হও, মোমেন যাকে বলে তাই যদি হও তবেই তোমরা হলে সর্বোপরি পৃথিবী, সর্ববিজয়ী তোমরাই। কিন্তু দুঃখের বিষয় আমাদের যেমন ঈমান নেই তেমনি আমাদের সে আমল নেই, আর এই জন্য সে বৈশিষ্ট্য নেই। আয়না তখনই হয় যখন তার পেছনে পারদ লাগানো থাকে, পাড়া পাড়া যদি খসে পড়ে তো সে আয়না আয়না থাকে না, তাতে আর চেহারা দেখা যায় না, এমরু অমরু সব দেখা যায় তাই না? তো আসলে পাড়া খসে গেছে, আয়না পাড়া খসে পড়ার জন্য। একটা আয়না যেমন আয়না থাকতে পারে না, তার কোনো দাম থাকতে পারে না, তেমনি মানুষের ঈমান চলে যাওয়ার ফলে মানুষের কোনো দাম থাকে না, মানুষ আর মানুষ থাকে না। উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া, যারা কাফের যারা মুশরিক তাতে শাররুল বারিয়া, পৃথিবীর সর্ব জীব নিকৃষ্ট জীব, সবচেয়ে নিকৃষ্ট জীব। আর ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ইমান এনেছে ইমান এনে নেক আমল করেছে তারা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। মানুষের মনুষ্যত্ব লুকিয়ে আছে তার ইমানে, কিন্তু এই মোমেন ইমান চোর মুসলিম ইসলাম চোর যে নিজের ইসলামকে গোপন করতে চায়, ইমানকে গোপন করতে চায়, অথচ আল্লাহ বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে বলে প্রকাশ করে বলে যে আমি হচ্ছি মুসলমান। তার থেকে সুন্দর কথা কে বলে? খবরদার নিজেকে ছোট মনে করো না, নিজেকে হাই ও তুচ্ছ মনে করো না, জেনে রেখো সর্বশ্রেষ্ঠ জাতি তুমি, তোমাকে জাতির প্রতিনিধিত্ব করতে হবে, যেখানে যাবে সেখানেই তুমি দেখবে যে তুমি মুসলমান। আপনারা শুনেছেন সৌদি আরবের টিম যেখানে যায় সেখানে কি করে, নামাজের সময় হলে ময়দানেই নামাজ পড়তে শুরু করে। এ কথা আদেশ দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে যে তোমরা মুসলিম শ্রেষ্ঠ মুসলিম দেশের প্লেয়ার খেলতে যখন যাবে তখন অন্তপক্ষে দেখিয়ে দেবে যে তোমরা মুসলমান, সেখানে গিয়েও তোমরা ওই জন্য ময়দানে গোল হলে পরে কি করে সিজদা করে, যা যায় না যায় আলাদা কথা, কিন্তু আল্লাহকে সিজদা করে শুকরিয়া জানায় যে আমার একটা গোল হলো, আমাদের সময় নামাজ পড়ে দেখায় যে আমরা মুসলমান, লজ্জার কি আছে। মানুষ যদি দাঁড়িয়ে, মানুষ যদি অন্য মানুষ অমুসলিম যদি দাঁড়িয়ে পাথরের সামনে নিজেকে মাথা মতো করতে পারে, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হয়ে যদি নিকৃষ্টের সামনে মাথা মতো করতে পারে তাকে লজ্জা না লাগে, তা আমি সর্বশ্রেষ্ঠ আল্লাহ আকবর তার সামনে মাথা মতো করে সিজদা করব, আমার লজ্জা কিসের, পাশে খারাপ হতে সন্ত্রাসী বলবে, সন্ত্রাসী কারণ বদনাম হয়ে গেছে মুসলমান না, মুসলমানরা বদনাম হয়ে গেছে, এই জন্যই মানুষ নিজেকে অনেক সময়ে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা করে। আপনি কোর্টে যান সেখানে বেশি মুসলমান পাবেন, সুরিশালায় যান মদশালায় যান সেখানে বেশি মুসলমান পাবেন, আপনি বেশালয়ে যান সেখানে বেশি মুসলমান পাবেন, আপনি হারাম কাজে যান সেখানে বেশি মুসলমান পাবেন, মুসলমানরাই সব হারামিতে ভর্তি হয়ে আছে, এদের মুসলমানদের যে অবস্থা, তাহলে নিজেকে পরিচয় দিতে অবশ্যই লজ্জা লাগবে। অনেক অমুসলিম মুসলিম হতে চায় না, কেন না মুসলমানরা কোথায় ভালো আছে, সব তো আমাদের আমত সবার ফুল সবার সব সবার সবার সবাই তো সমান, সুতরাং মুসলমান হয়ে লাভ কি, তুই যদি জ্ঞানী হতিস তাহলে এই কথা বলতিস না, জ্ঞানী যদি হতিস তাহলে কি করতিস, মুসলমানদেরকে না দেখে কি দেখতিস, ইসলামকে দেখতিস। আমি আপনাদেরকে অনেকদিন আগে আমার এক ওস্তাদের কথা বলেছিলাম যে ওস্তাদ প্রথমে হিন্দু অমুসলিম ছিলেন, এখন মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ, তিনি বলছেন যে আমি যখন মুসলমান হয়ে গেলাম তখন আমার বাড়ির লোক করেছি ইসলামকে দেখে, আল্লাহ আকবার, ইসলামের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য মুসলমানদের বুকে নেই, আমি মুসলমান দেখে ইসলাম গ্রহণ করিনি, আমি কি দেখে গ্রহণ করেছি, ইসলাম দেখে গ্রহণ করেছি। আর ইসলামটা আছে কোথায় জানেন, কোথায় আছে, ওই যে ডক্টর ইকবাল কবি ইকবাল বলেছিলেন যে ইসলাম দার কিতাব আর মুসলিম দার গো, ইসলাম আছে কিতাবে আর মুসলমান আছে কবরে, মুসলমান কবরে মানে ওই যে যারা নবী সাহাবি তারা না বলবো আর মুসলমান চলে গেছে, আর ইসলাম যেটা আসল ইসলাম সেটা কিসে আছে, কিতাবে। কবি নজরুল কথাটা বাংলাতে বলেছেন তার নিজের কবিতায়। তো এইভাবে আমরা বলছি কি যে মুসলমানদের পরিবেশ দেখে অনেক মুসলমান নিজেকে মুসলমান দিতে পরিচয় দিতে লজ্জাবোধ করে, অথচ এটা হওয়া উচিত না, কিছু মুসলমান খারাপ হলে সব খারাপ হয়ে যায় না, আমাদের মধ্যে এমন বাঙালিও থাকবে যে নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে বর্তমান পরিবেশে, তাই না, কেননা বদনাম হয়ে গেছে, বদনাম হয়ে গেছে, এই জন্যই মুসলমান অনেক আছে, কিন্তু না মুসলমানদের যে আসল জিনিস আসল দিন, যদি কেউ সন্ত্রাসী হয় আমি তো সন্ত্রাসী নই, যদি কেউ মুশরিক হয় আমি তো মুশরিক নই, যদি কেউ বিদ্যার্থী হয় আমি তো বিদ্যার্থী নই, আমি মুখ ফুলিয়ে বলবো দাওয়াতি কাজ আল্লাহর শ্রেষ্ঠ আনুগত্য, যত ইবাদত আছে তার মধ্যে যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইবাদত আছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ইবাদত হল দাওয়াতের কাজ, আল্লাহর নৈকট্য লাভকারী কাজ, কেননা এর ফলাফল হল মানুষকে কল্যাণের দিকে হেদায়ত করা এবং মানুষকে সত্যের পথ দেখানো, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু বিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করবে বা হেদায়েত পেয়ে গেল একটা মানুষ, তো যে আহ্বান করলো তার সেই পরিমাণ সওয়াব হবে যে পরিমাণ সওয়াব ওই হেদায়েত প্রাপ্ত মানুষটা পাবে। আল্লাহ, যতগুলো মানুষকে হেদায়েত করেছে সমস্ত সওয়াব কার কাছে আসবে? এই যে হেদায়েত দিয়েছে তার কাছে আসবে। তাদের কোন সওয়াব না, এর সওয়াব কম হবে না ওর সওয়াব কম হবে, উদ্দেশ্যটা কি? যেমন যে ব্যক্তি রোজা রেখে নিজে রোজা রেখেছে আর অপরকে রোজা ইফতারি করাবে, ডবল সওয়াব হবে, তাই না? তো যাকে রোজা ইফতারি করাবে তার সওয়াব কি কমে যাবে? তার সওয়াবটাকে একে দেওয়া হবে না, না না, সে আমার নিজের সওয়াব পাবে, আর যে ইফতারি করাবে সে উপর থেকে আল্লাহর ভান্ডার থেকে আর একটা রোজা সওয়াব পাবে। ঠিক হইল, সে নিজে আমল করলো, আহ্বানকারীর কথা শুনে একটা ভালো কাজ করলো, সে যে সওয়াবটা পাবে ওই সওয়াবটা এও পাবে যে হেদায়েত করেছিল। মানে তালিকে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইন ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দ্বারা যদি আল্লাহ একটা মানুষকে হেদায়েত দেন, খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তাহলে আরবের সর্বশ্রেষ্ঠ ধন সম্পদ উটনি, লাল উটনি অপেক্ষা উত্তম। এ জামানায় বলুন লেটেস্ট গাড়ি, সব থেকে দামি গাড়ি থেকে উত্তম। একটা মানুষ যদি তোমার দ্বারা হৃদায়ত পায়, পথ পায়, সুতরাং দাওয়াতের কাজ হল এত মর্যাদা সম্পন্ন এবং এত গুরুত্বপূর্ণ। যারা সৎ কাজের আদেশ দেন এবং অসৎ কাজের নিষেধ করেন, আল্লাহ তাআলা কোরআন কারিমে তাদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আত-তায়িবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিলুন বিল-মারুফ والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। এই সমস্ত কাজ কারের? মুমিনদের কাজ। মুমিনের কাজ কি? তারা হচ্ছে তওবাকারী। মানুষ ভুল ত্রুটি হয়েই থাকে, তারা কি করে? তওবা করে। আল আবিদুন, আল্লাহর ইবাদত করে। আল হামিদুন, আল্লাহ প্রশংসা করে। আস্তাইহুন, তারা দুনিয়ার সাথে সম্পর্ক ছেদ করে, তার মানে একবারে মানে ওই যে বৈরাগী হয়ে যায় না, না না, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লবিব মুক্তির স্বাদ, কবি নজরুলের কথা আছে যে অসংখ্য বন্ধন মাঝে যে মুক্তির স্বাদ আছে সেই মুক্তি আমি চাই, আমি বৈরাগ্য সাধনে চাই না। তবে মানুষ হবে কি, সে দুনিয়ার বিষয়ের প্রতি কোন আসক্তি থাকবে না, দুনিয়া থাকবে দুনিয়ার প্রতি আসক্তি থাকবে না। রাকিউন, রুকু করে কারা? মোমেনরা। সাজিদুন, সিজদা করে কারা? মোমেনরা। আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয় কারা? মোমেনরা। ওয়ান্নাহুনা আনিল মুনকার, খারাপ কাজের আদেশ নিষেধ করে কারা? মোমেনরা। ওয়া হাফিজুন আলা হুদুদিল্লাহ, আল্লাহর হুদুদ আল্লাহর সীমা রক্ষা করে কারা? মোমেনরা। আল্লাহ বলছেন, বাশির মোমেনদেরকে সুসংবাদ দাও। সুসংবাদ